الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يجمع أمتي على ضلالة أبدا أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মাহবুবেরা, আমি আশা করি আপনারা মুসলমান হিসাবে সকলেই বিশ্বাস করেন পবিত্র কোরআন আল্লাহর কালাম, এতে সর্বমোট 114টি সূরা আছে। এর মধ্যে এক সূরার নাম সূরায়ে মায়েদা। সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যাতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আজকে বলতে আল্লাহ কোন দিনটা বুঝাইলেন, যেদিন আয়াতটা নাজিল করেছিল। ইসলামের ইতিহাসে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ নামে একটা প্রসিদ্ধ ঘটনা, সেই বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ আয়াতটি নাজিল করে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। এই বিদায় হজের ভাষণের 3 মাস পরে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এবং এই হজটাই ছিল তার জীবনের শেষ হজ। এজন্য রাসূলের সেই হজটাকে তার বিদায় হজ বলা হয়। সেই হজে আরফার ময়দানে অবস্থানকালে হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে আল্লাহর রাসূল এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন, সেটাকেই রাসূলের বিদায় হজের ভাষণ বলা। সেই ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ সূরা মায়েদার তিন নম্বর আয়াত নাযিল করেছিলেন। সুতরাং এখানে আজকে বলতে কোন দিন রাসূলের বিদায় হজের ভাষণে, সন তারিখটা ছিল দশম হিজরি সনের জিলহজ মাসের নয় তারিখ শুক্রবার। জিলহজ মাসের দশম হিজরি সনের জিলহজ মাসের নয় তারিখ শুক্রবার আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, এখানে আজকে বলতে কোন দিন রাসূলের বিদায় হজের ভাষণে? এ আয়াত নাযিল হওয়ার তিন মাস পরে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাই আয়াতে বলেন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিল। এখানে যদি আমরা দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করি তাহলে আয়াতের অর্থ দ্বারা আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিল। কিন্তু সমস্যা দ্বারায় তিন মাস আগে যে আল্লাহ বললেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে যদি আমরা দিন অর্থ ধর্ম গণ্য করি তাহলে আয়াতের অর্থ দ্বারায় আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু তখন বিপত্তি দ্বারায় আরেকটা আয়াত না দিলে গেল। এ আয়াত না দিল হওয়ার আরো দুই মাস একুশ দিন পরে রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আর মাত্র নয় দিন বাকি থাকা অবস্থায় আল্লাহ আরেক আয়াত নাযিল করে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন। এর অর্থ হল তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। কর্মফল দেওয়ার বেলায় কারো সাথে বিন্দু মাত্র অবিচার করা হবে। আয়াতটা নাযিল হল রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র নয় দিন, তাতে তিন মাস আগে যে আয়াত নাযিল হল সে আয়াতের অর্থ যদি হয় যে আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে প্রশ্ন দাঁড়ায় যে ধর্ম পরিপূর্ণ করে দেওয়ার ঘোষিত ঘোষণা সম্বলিত আয়াত নাযিল হওয়ার আরো দুই মাস একুশ দিন পরে যে আয়াতটা নাযিল হল সেইটা ধর্মের ভিতরে না বাইরে? যদি সে আয়াতটা আমাদের ধর্মের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে সেটা নাযিল হওয়ার আগেই ধর্ম পরিপূর্ণ হল কিভাবে? আর যদি সেটাকে আমাদের ধর্মের বহির্ভূত গণ্য করা হয় তাহলে এর অনিবার্য মর্ম দ্বারায় যে কোরআনে একটা আয়াত আছে যা আমাদের ধর্মের বহির্ভূত, যা হইতেই পারে না। সুতরাং বিদায়ের নয় দিন আগে যে আয়াত নাযিল হল সেটাকে ধর্মের ভিতরে গণ্য করাও বিভক্তির সম্মুখীন হয়, ধর্মের বহির্ভূত গণ্য করলেও বিভক্তি দেখা। এই জন্য মুহাদ্দিসিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দীন শব্দটাকে ধর্ম অর্থে ও ব্যবহার করেছেন, কিন্তু আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দীন শব্দটাকে আল্লাহ ধর্ম অর্থে নয়, ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। এবার আয়াতাংশের অর্থ দাঁড়াল, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করব। এর দুই মাস একুশ দিন পরে যে আয়াত নাযিল হয়েছে সেটা বিধান সম্বলিত আয়াত নয়, সেটা নসিহত সম্বলিত আয়াত। ইসলামের বিধিবিধান আল্লাহ আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগেই পরিপূর্ণ করে দিয়েছে, এরপরে বিধান সম্বলিত আর কোন আয়াত নাযিল হয়নি। বিদায়ের নয় দিন আগে যে আয়াত নাযিল হয়েছে সেটা বিধান সম্বলিত আয়াত নয়, সেটা নসিহত সম্বলিত। তাই সত্যতার সারমর্ম দাঁড়াল যে আমাদের মহানবীর বিদায় হজের বাসনের দিনে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আজকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করেছি। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ এই কথাটার প্রতি যার যত বেশি উদাসীনতা দেখা যাবে তাকেই তত বেশি ইসলামের বিধানের প্রতি অবজ্ঞাকারী হিসাবে করেন। আপনারা কি মনে করেন মানব জীবনের যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান অক্ষম না সক্ষম? কিন্তু এই বিশ্বাসে বর্তমান দুনিয়ার অনেক দাবিদার মুসলমানেরাও একমত নয়। অনেক লোক সমাজে আছে যারা নিজেদেরকে নিজেরা মুসলমান হিসাবে পরিচয় দেয় কিন্তু মানব জীবনের সকল সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ মনে করে না, ইসলামের বিধিবিধান মানব জাতির সব সমস্যার সমাধানে সক্ষম মনে করে। যে ইসলামের বিধিবিধান মানুষের জীবনের সব সমস্যার সমাধান হতে পারে না, সেই ইসলাম সত্যিকারের কোন ধর্মই হতে পারে না। ইসলাম একমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম, কাজেই আল্লাহ মানব জীবনের যাবতীয় সমস্যাবলীর সমাধান দিয়েই ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছে। সুতরাং ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এ মর্মেই আল্লাহ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলেছেন, আজকে তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ ইসলামের বিধিবিধান তোমাদের জীবনের সব সমস্যার সমাধানের জন্য যথেষ্ট করে দিলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে একটিমাত্র ধর্ম প্রচার করিয়েছে, সেটা হল ইসলাম। আদম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ইসলাম, মূসা আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ইসলাম, ঈসা আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম ইসলাম। কাজেই একমাত্র ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোন ধর্ম না। ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোন ধর্ম বিষয়টা খুব পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে লেখা আছে বলে অর্থাৎ ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে তা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। সুতরাং বিষয়টা আল্লাহ পরিষ্কারভাবে ঘোষণা দিলেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ দ্বীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। অর্থাৎ যে কোন ধর্মাবলম্বীকে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে, সমস্ত ধর্মাবলম্বীরাই দুনিয়াতে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এবার প্রশ্ন যাবে, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তাহলে ভিন্ন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন না? সমস্ত ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন, তাহলে সেগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের যখন পরীক্ষা গ্রহণ করা হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে, সমস্ত ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়া হয় না লেখার পূর্ণ স্বাধীনতা দেওয়া? এই স্বাধীনতা দেওয়ার মানে কি পাশ করবে? তাইলে যে লেখার লেখলে পাশ করবে না এমন লেখার স্বাধীনতা দিল কেন? এই প্রশ্নের যেই জবাব, যে ধর্ম পালন করলে জাহান্নামে যাবে সেই ধর্ম পালনের স্বাধীনতা দিল কেন? ওই প্রশ্নের সেই জবাব, উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার হলে যেভাবে ছাত্র দেবে প্রশ্নের জবাব ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার কারণে নয়, শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য, তেমনিভাবে দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালনকারীদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার জন্য নয়, শুধু নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ভুল লেখার স্বাধীনতা পেয়ে যারা ইচ্ছা মতো ভুল লেখবে, এদের কপালে যেমন পুরার দিন ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে পৃথিবীতে যারা ভ্রান্ত ধর্ম পালনের স্বাধীনতা পেয়ে ইচ্ছা মতো ভ্রান্ত ধর্ম পালন করবে, এদের কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু না। সুতরাং সকল নবীর প্রচারিত ধর্ম একমাত্র ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। এবার মনে থাকলে বলুন তো, শুধু আমাদের নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম না সকল নবীর প্রচারিত ধর্মই ইসলাম? তাহলে তাদের ইসলামের বিধিবিধান কি অপূর্ণ ছিল? আল্লাহর ধর্মের বিধান কোনদিন অপূর্ণ হতে পারে? অন্যান্য নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান ছিল পরিপূর্ণ, মোহাম্মদ রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, কিন্তু তাদের ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতায় আর মোহাম্মদ রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতায় রয়েছে আকাশ পাতাল ব্যবধান। তাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ ছিল কোন অর্থে, তাদের ইসলামের বিধিবিধানে তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল, তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। সর্বলোকের সব সমস্যার সমাধান না থাকলে ইসলামের বিধান পরিপূর্ণ হবে না। সুতরাং অন্যান্য নবীর ইসলামের বিধিবিধান অপূর্ণ ছিল না পরিপূর্ণ ছিল, পুনরতে তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের বিধিবিধানে শুধু তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান নয়, মোহাম্মদ রাসূলুল্লাহর ইসলামে সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম ধর্মে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল, পরবর্তী যুগের অনাগত কোন সমস্যার অগ্রিম সমাধান ছিল। মূসা আলাইহিস সালামের ইসলামী বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল, পরবর্তী যুগের অনাগত কোন সমস্যার অগ্রিম সমাধান ছিল। ঈসা আলাইহিস সালামের ইসলাম ধর্মে ইসলামের বিধিবিধানে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল, পরবর্তী যুগের অনাগত সমস্যার কোন অগ্রিম সমাধান ছিল না। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম ধর্মের বিধিবিধান এমনভাবে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে যে কিয়ামত পর্যন্ত মানব জীবনে আরো যত নতুন নতুন সমস্যা আসবে সবগুলির অগ্রিম সমাধান দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহর ইসলামী বিধানকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই ব্যবধান কেন করা হয়েছে? অন্যান্য নবীর ইসলাম ধর্মে সর্বযুগের সব সমস্যার সমাধান ছিল, শুধু তাদের যুগে পরবর্তী যুগের ছিল না কেন? তার কারণ হল তাদের যুগ পরিবর্তনের কারণে, নতুন যুগ দুনিয়াতে আসলে পরে নতুন সমস্যা যখন মানুষের জীবনে দেখা দিত আল্লাহ নতুন সমাধান দিয়ে নতুন নবী পাঠিয়ে দিত, আবার যখন নতুন কোন সমস্যা দেখা দিত নতুন সমাধান দিয়ে নতুন নবী পাঠিয়ে দিবে। মোহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যখন কোনো নতুন সমস্যা দেখা দেবে নতুন সমাধান দিয়ে নতুন নবী পাঠাবার ব্যবস্থা আছে? সুতরাং একমাত্র এই নবীর ইসলামে অনাগত সমস্যাগুলির, মানব জীবনের অনাগত সমস্যাগুলির অগ্রিম সমাধান দিয়া মোহাম্মদ রাসূলুল্লাহর ইসলামী বিধিবিধানকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এর একটা সহজ উদাহরণ, আমাদের বর্তমান বাংলাদেশের একটা সমস্যা ছিল যে সমস্যা কুরআন নাযিল হওয়ার সময়ে মোহাম্মদ রাসূলুল্লাহর জীবদ্দশায় ছিল, যখন আমাদের নবীর কাছে আজ থেকে প্রায় 1500 বছর আগে কুরআন নাযিল হচ্ছিল তখন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে কোন দেশও ছিল না, এবং বর্তমানে আমাদের একটা সমস্যা আছে এই সমস্যাটাও ছিল। বর্তমানে বাংলাদেশের যত সমস্যা আছে এর মধ্যে একটা সমস্যা হল বর্তমান বাংলাদেশের জনসংখ্যার মধ্যে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে কমপক্ষে 50 লক্ষ নারী বেশি আছে। যদি বর্তমান বাংলাদেশের লোক সংখ্যা হয় ধরুন ধরে নিলাম 16 কোটি, তাহলে আপনারা কি মনে করেন 8 কোটি নারী আর 8 কোটি পুরুষ? 7 কোটি 75 লক্ষ পুরুষ এবং 8 কোটি 25 লক্ষ নারী। তাহলে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে কি পরিমাণ বেশি? 50 লক্ষ। এই 7 কোটি 75 লক্ষ পুরুষের কাছে 7 কোটি 75 লক্ষ নারীকে বিয়ে দিলে প্রত্যেকটা পুরুষই একটা করে স্ত্রী পাইল কিনা? পাইল না। সর্বমোট পুরুষের সংখ্যা 7 কোটি 75 লক্ষ। 7 কোটি 75 লক্ষ নারীকে যদি 7 কোটি 75 লক্ষ পুরুষের কাছে বিয়ে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা পুরুষই একটা করে স্ত্রী পাইল। স্বামী হওয়ার বাকি রইল আরো কতজন নারী? 50 লক্ষ নারী বাকি রইল স্বামী পাওয়ার। এদের ভাগে আর একজন স্বামী হওয়ার মতো পুরুষ নারী। সমস্যাটা বাংলাদেশে রসুলের যুগেই দেখা দিয়েছিল, বর্তমানে আমাদের যুগে দেখা দিল। অগ্রিম সমাধান দিয়া রসুলের যুগেই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন, পুরুষেরা তোমরা একাধিক স্ত্রী রাখতে পারো। পুরুষে একাধিক স্ত্রী রাখতে পারে এই ইসলামের এই বিধান বাংলাদেশের 50 লক্ষ নারীর স্বামী পাওয়ার সমস্যা দেখা দেওয়ার 1500 বছর আগেই আল্লাহ ইসলামে এই বিধান রেখে দিয়েছেন, পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারে। সেদিন যদি ইসলামে এই বিধান দেওয়া হইত না, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও যুক্ত না। বুঝে থাকলে বলুন, সমস্যাটা দেখা দিল কবে আর সমাধান দেওয়া হয়েছিল কবে? সমস্যা দেখা দিল 1500 বছর পরে, অগ্রিম সমাধান দেয়া আছে পুরাণে 1500 বছর আগে। এই বিষয়গুলি যারা শিখে না, জানে না, পড়ে না, বুঝে না, এরাই মূর্খের মতো আপত্তি উঠা। নারীকে যেহেতু একের বেশি স্বামী রাখার বিধান ইসলামে নাই, তাই পুরুষকে একের বেশি স্ত্রী রাখার বিধান ইসলাম কেন দিল? নারী পুরুষের বেলায় বিধান দিতে ইসলাম এই বৈষম্য কেন করল? নারী পুরুষের বিধান সমান সমান হইল না বৈষম্যমূলক? সমান সমান হইল নারী একের বেশি স্বামী রাখার বিধান ইসলামে নাই, পুরুষ একের বেশি স্ত্রী রাখার বিধান ইসলামে আছে। সুতরাং নারী পুরুষের বিধান সাম্যমূলক বিধান হইল না বৈষম্যমূলক বিধান হইল। নারী পুরুষের বেলায় ইসলামী বিধানে এই বৈষম্য কেন করা হইল, এই প্রশ্নের প্রশ্ন যারা উত্থাপন করে এরা জ্ঞান পাপি ছাড়া আর কিছু নয়। যদি এই বৈষম্য না থাকত, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও যুক্ত নয়। তাহলে নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার যে ইসলামী বিধানে দেওয়া হয়নি, সেই ইসলামী বিধানে পুরুষকে একের বেশি স্ত্রী রাখার অধিকার দেওয়া হল কার স্বার্থে? একমাত্র ইসলামী বিধানে নারীর স্বার্থ সংরক্ষিত। ইসলামের দুশ্মনদের কাছে নারীর স্বার্থ সংরক্ষিত নয়। বিষয়টাকে আমি আপনাদের বুঝাতে পারলাম, বুঝাতে পারে বলুন তো, একটা পুরুষকে কেরবিটি রেখা অধিকার ইসলামী বিধানে দেওয়া হলো কার স্বার্থে? নারীর স্বার্থে, নারী স্বার্থে, পুরুষের স্বার্থে। আজ থেকে 1500 বছর আগে যদি ইসলামী বিধানে নারীর এই স্বার্থ সংরক্ষিত না হতো, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ নারী উপকারে জীবনে একটা স্বামীও যুক্ত। তাইলে নারী পুরুষের বিধানে ইসলাম বৈষম্য করে কেন? নারীর স্বার্থে, পুরুষের স্বার্থে না, নারীর স্বার্থে। আশা করি এই উদাহরণের দ্বারা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন, অন্যান্য নবীর ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতার ব্যাখ্যায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতার ব্যাখ্যায় রয়েছে আকাশ পাতাল ব্যবস্থা। তাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ ছিল এই মর্মে যে তাদের ইসলামী বিধিবিধানে তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল, পরবর্তী যুগের অনাগত সমস্যার কোন অগ্রিম সমাধান ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামী বিধিবিধানে সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে। এমন আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের কোন যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান দিয়ে, কোন যুগের সর্বলোক সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামী বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছে। এখন প্রশ্নটাকে এতগুলি বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান সম্বলিত বিধিবিধানগুলি আছে কোথায়? প্রশ্নটাকে সমাধানগুলি আছে কোথায় প্রশ্ন জানো? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব পবিত্র কোরআনের অন্য আয়াতে সুস্পষ্ট ভাবে সেটা হল সূরায়ে নিসা এর 59 নম্বর আয়াত। সেখানে আল্লাহ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِذَا كُنْ سُرَةً فَتَرُمْ رَيَا سُرَةً إِسَارُ আয়াতের তফসির পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, পৃথিবীর বিখ্যাত ওলি, পৃথিবীর বিখ্যাত দার্শনিক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ তফসিরে কবিরে লিখেছেন, এই তিন গুণ সারা পৃথিবীর মধ্যে এক ব্যক্তির মধ্যে পাওয়া বড় বিরল ব্যাপার। পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, পৃথিবীর বিখ্যাত ওলিও, পৃথিবীর বিখ্যাত দার্শনিক, এই তিন গুণ একত্রে পাওয়া বড় বিরল ব্যাপার। এমন বিরল ব্যক্তিত্ব সম্পন্নদের মধ্যে একজন ছিলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ। তিনি তার অমর গ্রন্থ পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে লেখেন, ইসলামের যাবতীয় বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এই সবগুলি বিধিবিধান পাওয়া যাবে কোথায়? তা আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন। সেখানে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর হুকুম মানো। আল্লাহর হুকুম তো সমস্ত মুসলমানের জন্য মানার করো। একায়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার নাই আল্লাহ ছাড়া আর কারো, বিধান দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নাই। অন্য আয়াতে বলেন, আল্লাহ লাহুল খালকু ওয়া লাহুল আমর, সৃষ্টি যার বিধান তার, সৃষ্টি যার সৃষ্টি করবেন আল্লাহ, আর বিধান চলবে অন্য কারো, অযৌক্তিক, এটা অযৌক্তিক কথা, সৃষ্টি যার বিধান তার। সুতরাং মানুষের জীবনে পালনীয় বিধান হল একমাত্র আল্লাহ। তাই আল্লাহ বলেন আপি উল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বিধান পালন। কিন্তু সাথে সাথেই বলেন ওয়া আপি ওর রাসূল, রাসূলের আনুগত্য কর, রাসূলের প্রদত্ত বিধান পালন। এখন কোথায় গেল একমাত্র আল্লাহর বিধান পালনীয় কথাটা? এই প্রশ্নের জবাব যারা জানে না বুঝে না তারাই প্রশ্ন উত্থাপন করে। মুসলমান শুধু আল্লাহর কথা মানবে, আবু হানিফার কথা মানবে কেন? মুসলমান শুধু আল্লাহর কথা মানবে, ইমাম শাফেঈর কথা মানবে কেন? মুসলমান শুধুই আল্লাহর কথা মানবে, ইমাম মালিকের কথা মানবে কেন? মুসলমান শুধু আল্লাহর কথা মানবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা মানবে কেন? সুতরাং আল্লাহর কথা মানার পাশাপাশি অন্য কারো কথা মানলে শিরিক হবে। তাই হানাফি মাযহাব পালন করাও শিরিক, শাফিঈ মাযহাব পালন করাও শিরিক, মালিকি মাযহাব পালন করাও শিরিক, হাম্বলি মাযহাব পালন করাও শিরিক। এই কথাগুলি একদল গণ্ডমূর্খ বর্তমান সমাজে বলে। হানাফি মাযহাব পালন শিরিক কিনা শিরিক না আমি পরে বলতে চাই, এর আগে বলতে চাই আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানা যদি শিরিক হয় তাহলে সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর হুকুম মানা বলার সাথে সাথেই রাসূলের হুকুম মানা বললেন কেন? রাসূলের শরীরদার করলে কি শিরিক হয় না? রাসূলের বেলায় তোমাদের যেই জবাব, আবু হানিফার বেলায় আমাদেরও সেই জবাব। আমি আগে রাসূলের জবাবটা বললাম, সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ প্রথমেই বলেন আপি উল্লাহ, আল্লাহর আনুগত্য করো, সাথে সাথে বলেন ও আপি উর রাসূল, রাসূলের আনুগত্য। আল্লাহর আনুগত্য কি মুসলমানের জন্য যথেষ্ট নয়? তাহলে রাসূলের আনুগত্য করো বলেন কেন? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহর আনুগত্য কি মুসলমানের জন্য যথেষ্ট নয়, হানাফি মাযহাবের আনুগত্য করব কেন, ওই প্রশ্নের সেই জবাব। এবং জবাব হল, একমাত্র জবাব হল, মুসলমানের জীবনে আনুগত্য একমাত্র আল্লাহরই করে। কিন্তু আল্লাহর হুকুম যে মানবে মুসলমান, ইসলামের যাবতীয় বিধিবিধান সম্বলিত হুকুম আল্লাহ সুস্পষ্টভাবে সবগুলি কোরআনে উল্লেখ করে। কোন কোন সমস্যা এমন আছে যার সমাধান কোরআনে খুঁজে পাওয়া যাবে, কোন কোন সমস্যা এমন আছে যার সমাধান কোরআনে খুঁজে পাওয়া যাবে কিন্তু সুস্পষ্ট নয়। কোন কোন সমাধান এমন হতে পারে যা কোরআনে পাওয়া যাবে সুস্পষ্টই কিন্তু স্ববিরোধী হওয়ার কারণে সুস্পষ্টতা বাকি থাকে না। এমন তিন ক্ষেত্রে মানব জীবনের যে সমস্যার সমাধান সুস্পষ্ট ভাবে কোরআনে পাওয়া যায় না, অথবা পাওয়া যায় কিন্তু সুস্পষ্ট নয় অস্পষ্ট, অথবা সুস্পষ্ট ভাবেই পাওয়া যায়, স্ববিরোধী পরস্পর বিরোধী বলে মনে হয়, এমন তিন ক্ষেত্রে ইসলামের বিধান শুধুমাত্র কোরআন থেকে দেওয়া যাবে না, রাসূলের হাদিসে অনুসন্ধান করতে হবে। তাই আতিউল্লাহ বলে আল্লাহ কি বুঝাইলেন তফসিরে কবিরে লেখেন, আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। এর মানে হলো, মর্ম হলো, ইসলামের যে বিধান কোরআনে পাও সে বিধান কোরআন থেকে গ্রহণ করো, যে বিধান কোরআনে না পাও সেই বিধান রাসূলের হাদিসে অনুসন্ধান করো, যদি হাদিসে পাও তাহলে ইসলামের সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। বোঝাবার জন্য আল্লাহ আতিউর রাসূল বলেছেন, ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। কাজেই রাসূল নিজের পক্ষ থেকে কোন বিধান দেন না, আল্লাহর বিধানের এই ব্যাখ্যা দেন মাত্র। সুতরাং রাসূলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য করার এই নাম। আরো পরিষ্কার ভাবে আল্লাহ এতে বলেছেন, মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য। রাসূল যদি নিজের পক্ষ থেকে কোন বিধান দেন না, আল্লাহর বিধানের এই ব্যাখ্যা দেন, যে কারণে রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য হয়, তাহলে আল্লাহর আনুগত্য করো বলার সাথে সাথে রাসূলের আনুগত্য করো বললে রাসূলকে কি আল্লাহর সাথে শরীরদার সম্পর্ক করা হয়? যে সমস্ত ভাইয়েরা আমি প্রথমে আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করো, সাথে সাথেই বলেন রাসূলের আনুগত্য করো, রাসূলকে আল্লাহর সাথে শরীরদার সম্পর্ক করা হলো না আল্লাহর বিধানের ব্যাখ্যাকারী সম্পর্ক করা হলো? আল্লাহ বিধানের ব্যাখ্যাকারী সম্পর্ক করলেন। সুতরাং আল্লাহর বিধানের ব্যাখ্যা যদি দেন, তার ব্যাখ্যা মানার নাম আল্লাহর সাথে শরীরদার সম্পর্ক করা নয়। তারপর আল্লাহ বলেন ওয়াকুলি আমরি, প্রথমে বলেছেন আল্লাহর আনুগত্য করো, তারপরে বলেছেন রাসূলের আনুগত্য করো, তারপরে বলেছেন তোমাদের উলুল আমরদের আনুগত্য করো। উলুল আমরের বিভিন্ন ব্যাখ্যা তফসিরের কিতাবে লেখা আছে, এর মধ্যে থেকে দুইটা ব্যাখ্যা আপনাদের উলুল আমরের এক ব্যাখ্যা হল সরকার, আল্লাহর বিধান পালন করো, রাসূলের বিধান পালন করো, সরকারের বিধান পালন করো। তবে সরকারের বিধান পালন করার বেলায় দুইটা শর্ত আছে, বিনা শর্তে না দুই শর্তে, দুই শর্তে। এক নম্বর শর্ত হল, সরকারের বিধান যদি জনকল্যাণমূলক হয় দেশের উন্নয়নমূলক হয়। সরকারের বিধান পালনীয় হবে কখন? জনগণের অকল্যাণজনক হলে না কল্যাণজনক হলে, দেশের ক্ষতিকর হলে না উন্নয়নমূলক হলে, একটা শর্ত। আরেকটা শর্ত হল, সরকারের বিধান যদি আল্লাহর বিধানের পরিপন্থী না হয়, সরকারের বিধান যদি আল্লাহর বিধানের পরিপন্থী না, পরিষ্কার ভাষায় হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, যার বিধান মানলে আল্লাহর বিধান লঙ্ঘন হয় তার বিধান মানা যাবে না, যার বিধান মানলে আল্লাহর বিধান লঙ্ঘন হয় তার বিধান মানা যাবে না। এই দুই শর্তে সরকারের বিধান পালনের জন্য আল্লাহ ওয়াকুলিল আমরি মিনকুম বলে নির্দেশ দিয়েছেন। উলুল আমরের আরেক ব্যাখ্যা তফসিরে কবিরে লিখেছেন, উম্মতের ইজমা। কথাটা পরিষ্কার ভাবে বোঝার জন্য স্মরণ রাখতে হবে আপনাদের, মানব জীবনের কোন সমস্যার সমাধান যদি কোরআনে খুঁজে পাওয়া না যায়, দেখতে হবে রাসূলের হাদিসে খুঁজে পাওয়া যায়, রাসূলের হাদিসেও খুঁজে পাওয়া না যায়। তাহলে কোরআন হাদিসের আলোকে সেই বিধান উদ্ভাবন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 83 নম্বর আয়াতে একদল মানুষের হাতে দায়িত্ব অর্পণ করেছেন, যাদেরকে ইসলামের পরিভাষায় মুজতাহিদিন বলা হয়। মানব জীবনের কোন সমস্যার সরাসরি সমাধান যদি কোরআনে অনুসন্ধান করে পাওয়া না যায়, রাসূলের হাদিসেও যদি অনুসন্ধান করে পাওয়া না যায়, তাহলে সেই সমাধান মন গড়াভাবে বের করার জন্য না কোরআন হাদিসের আলোকে উদ্ভাবন করার জন্য, কোরআন হাদিসের আলোকে উদ্ভাবন করার জন্য আল্লাহ নিজেই সূরা নিসার 83 নম্বর আয়াতে একজন মানুষের হাতে অর্পণ করেছেন। এরা ইস্তিহাদ করে গবেষণা করে বের করবে, কোরআন হাদিসের আলোকেই গবেষণা করে ওই উদ্ভূত নতুন সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকেই বের করবে। যাদের হাতে আল্লাহ দায়িত্বটা দিয়েছেন সূরা নিসার 83 নম্বর আয়াতে, এদেরকে পরিভাষাগত ভাবে মুজতাহিদ বলা হয়। এদের উদ্ভাবন করার চেষ্টাটাকে ইস্তিহাদ বলা হয়, গবেষণাটাকে ইস্তিহাদ বলা হয়, গবেষণার পদ্ধতিটাকে কিয়াস বলা হয়, উদ্ভাবিত সমাধানটাকে মাযহাব বলা হয়। এই সমস্ত লোকেরা নতুন নতুন সমস্যার সমাধান কোরআন হাদিসে সরাসরি না পেয়ে কোরআন হাদিসের আলোকে উদ্ভাবন করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেন, এই সমাধানটাকে ইসলামের পরিভাষায় উম্মতের এজমা বলা হয়। উম্মতের হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন আবাদা আও ক্বালা উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিসে কোন নব উদ্ভূত সমস্যার সরাসরি সমাধান কোরআন হাদিসে না পেয়ে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে যারা সমাধান বের করবেন, এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেন, তাহলে তাদের উদ্ভাবিত সমাধানটাই আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী সমাধান বলে গণ্য হবে। বের করলেন তারা মুস্তাহিদ, সমাধান গণ্য হল ইসলামে, শতকরা 100 ভাগ নির্ভুল আল্লাহর কাছে গণ্য হবে। সুবহানাল্লাহ। যারা বলে কোরআন মানি হাদিস মানি আর কোন দলিল মানি না, এরা রাসূলের এই হাদিসটা মানল কোথায়? যে হাদিসে রাসূল বলেছেন কোরআনে নাই হাদিসে নাই এমন বিধান ওই মুস্তাহিদগণ উদ্ভাবন করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ ভাবে উদ্ভাবন করতে পারেন, সেই বিধানটা আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং উম্মতের ইজমা ইসলামী শরীয়তের 3 নম্বর দলি, যারা মানে না এরা প্রকরণ করে রাসূলের হাদিসই মানে না। কাজে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, এটা একটা বিভ্রান্তিকর শয়তানি উক্তি ছাড়া আর কিছু নয়। এই ঐক্যবদ্ধ সিদ্ধান্তে যারা করতে পারলেন, ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কবিরে লেখেন, এদেরকে আমরা কুরআন এর 59 নম্বর আয়াতে উলুল আমর বলেছি। ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো, যে বিধান রসুলের হাদিসে পাও সেই বিধান রসুলের হাদিস থেকে গ্রহণ করো, যে বিধান উম্মতের ইজমায় পাও সেই বিধান উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। কত ঠিকানার সন্ধান পাওয়া গেল ইসলামের যাবতীয় বিধিবিধানের, এ পর্যন্ত তিনটা। তারপরে আল্লাহ কোরআন হাদিসের সরাসরি নব উদ্ভূত কোন সমস্যার সমাধান না পেয়ে উদ্ভাবন করার দায়িত্ব যাদেরকে দেওয়া হল, এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে না পারে, এরা যদি ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে তাহলে এক একজন মুস্তাহিদের উৎপাদিত এক একটা সমাধানকেই পরিভাষাগত ভাবে ইমামগণের মজহাব বলা হয়। তফসিরে কবিরে লেখেন, এটা হল ইসলামী বিধানের চতুর্থ ঠিকানা। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে ইসলামের যাবতীয় বিধিবিধানের চার ঠিকানা শনাক্ত করে দিয়েছে। এবার বলুন, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, আজকে তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, একমাত্র ঠিকানায় না চার ঠিকানায়? প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের এজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার চারটা ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন আল্লাহ কোন সূরার প্রথম নম্বর আয়াতে? এবার এই চার ঠিকানার চারটা বিধানের উদাহরণ, বছরে এক মাস রোজা রাখা ফরজ আছে কিনা ইসলামের বিধান? কোন মাসে রোজা রাখা ফরজ? এই প্রশ্নের সমাধান সরাসরি আল্লাহ কুরআনে বলে দিয়ে বলেন, শাহরু রমাদান, রমজান মাসে। কোন মাসে রোজা রাখা ফরজ ইসলামের বিধানে? বিধানটা পেলাম কোথায়? কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ? দিনের সংখ্যা কোরআনে অস্পষ্ট, মাসের নাম সুস্পষ্ট, দিনের সংখ্যাও অস্পষ্ট। বুঝলেন কথা? কোন মাসে রোজা রাখা ফরজ, মাসের নাম কোরআনে সুস্পষ্ট, কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যা কোরআনে অস্পষ্ট। আল্লাহ বলেন, আইয়ামাম মাদুদাত, গোনা বাঁচা কয়েকদিন। বলেন গোনা বাঁচা কয়েকদিন বলতে 20 দিন বুঝায় না 30 দিন বুঝায় না 10 দিন বুঝায় না 35 দিন বুঝায় না? অস্পষ্ট। কেন আল্লাহ কোরআনে ইসলামের কোন বিধান অস্পষ্ট রাখেন? রাসূলও কেন ইসলামের অনেক বিধান নিজের হাদিসে অস্পষ্ট রাখেন? শুধু এই প্রশ্নের জবাব বিস্তারিত ভাবে আপনাদের বুঝতে হইলে আমার সবগুলি আলোচ্য কথা বাদ দিয়ে শুধু একটা প্রশ্নের জবাব অন্তত এক কমপক্ষে একটা ঘন্টা বলতে হবে। তাই আজকে সেই আলোচনার দিকে যাব। আজকে শুধু এক ঘন্টার কথা 5 সেকেন্ডে বলে দিচ্ছে। শুনুন, কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল ইসলামের অনেক বিধান বলতে অস্পষ্ট রাখেন মানুষের সুবিধার জন্য। অস্পষ্ট রাখেন সুবিধার জন্য। কেমন সুবিধা এবার বলুন? কোরআনে যদি আল্লাহ রমজানের শুরু থেকে একাধারে 30 দিন রোজা রাখা ফরজ কথাটা সুস্পষ্ট ভাবে বলে দিতেন, যদি বলে দিতেন যে রমজান মাস আসার পর থেকে একাধারে 30 দিন রোজা রাখা ফরজ হবে, এই 30 সংখ্যাটা যদি আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলে দিতেন, তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যেত, সে বছর ঈদের দিন রোজা রেখে আল্লাহর ঘোষিত 30 সংখ্যা রক্ষা করতে হবে। তখন খুব সুবিধা হইত না? অসুবিধা হইত? দিনের সংখ্যা অস্পষ্ট রাখলেন কেন? সুবিধার জন্য। আপাতত আজকের মতো এইটুকু সরল। ইসলামের অনেক বিধান আল্লাহ কোরআনে অস্পষ্ট রাখেন মানুষের সুবিধার জন্য, রাসূল তার হাদিসেও অনেক বিধান অস্পষ্ট রাখেন মানুষের সুবিধার জন্য। কি সুবিধা এর বিস্তারিত আলোচনা এক ঘন্টার কমে তো শেষ করা যাবে না। তাই হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সংখ্যার ব্যাখ্যা করে দিয়েছেন। রসুল বলেন যে বছর রমজান মাসের ২৯ তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর ২৯ রোজা রাখতে হবে, যে বছর ২৯ তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না সে বছর ৩০ রোজা রাখতে হবে। দিনের সুস্পষ্ট সংখ্যা কোরআনে পাইলাম না হাদিসে পাইলাম? তাহলে আল্লাহ বলেছেন সূরা নিসা ৫৯ আয়াতে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ অনুগত করো মানে ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সে বিধান কোরআন থেকে গ্রহণ করো, আর ইসলামের যে বিধান রসুলের হাদিসে পাও সেই বিধান রসুলের হাদিস থেকে গ্রহণ করো। এই দুইটার দুইটা উদাহরণ পাইলাম। কোন মাসে রোজা রাখা বরণ? আল্লাহর এই বিধান সরাসরি কোরআনে পেয়েছি, রমজান মাস, এটা কোরআন থেকে গ্রহণ করেছি। আর কোন বছর ২৯ রোজা ভরণ, আর কোন বছর ৩০ রোজা ভরণ, এই প্রশ্নের সমাধান কোরআনে পেলাম না, পেয়েছি রসুলের হাদিসে, সুতরাং সেটা রসুলের হাদিস থেকে গ্রহণ করো। এবার দেখো রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তার প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে নেই, সুস্পষ্টভাবে রাসূলের কোন হাদিসে আয়াতে তো সুস্পষ্টভাবে নাই, অস্পষ্টভাবে সুস্পষ্টভাবে রাসূলের হাদিসেও নাই যে রাসূলের ইন্তেকালের পরে তার প্রথম খলিফা যোগ্য খলিফা কে হবেন, হাদিসেও সুস্পষ্টভাবে এই প্রশ্নের সমাধান নাই। তাই রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম সূরা নিসা ৮৩ নম্বর আয়াতের নির্দেশ মতো কোরআন হাদিসের আলোকে সমাধান উদ্ভাবন করার জন্য গবেষণায় বসলেন। কোরআন হাদিসের আলোকে ইস্তেহার করে উদ্ভাবন কর, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া। সাহাবায়ে কেরাম উদ্ভাবন করতে বসলেন, কোন হাদিসের আলোকে উদ্ভাবন করলেন সেই হাদিসটা বহাদুর শরীফে উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন অসুস্থতার কারণে মসজিদে নামাজের ইমামতি করার জন্য যেতে পারছিলেন না, তখন রাসূলের পক্ষ থেকে মসজিদের নামাজের ইমামতির জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব প্রদান করেছিলেন, প্রতিনিধি নিযুক্ত করেছিলেন। বাংলায় বলে প্রতিনিধি, কুরআন হাদিসের ভাষায় বলে খলিফা। বলেন রাসূল ইন্তেকালের আগেই নামাজের জমাতের জন্য কাকে তার খলিফা নিযুক্ত করেছিলেন? আবু বকর। ইন্তেকালের পরে সমস্ত সাহাবায়ে কেরাম এই হাদিসের আলোকে বের করলেন যে নামাজের জমাতের জন্য যে আবু বকর রয়েছে আল্লাহ রাসূল খলিফা নিযুক্ত করেছিলেন, গোটা মুসলমান সমাজের জন্য একমাত্র সেই আবু বকর রাসূলের যোগ্য খলিফা হতে পারে। সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত একমাত্র আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা। ইসলামের এই বিধানটা কোরআনে পাইলাম না হাদিসে পাইলাম না উম্মতের ইজমা, উম্মতের ইজমা। তাই আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সে বিধান কোরআন থেকে গ্রহণ করো, যে বিধান রসুলের হাদিসে পাও তার রসুলের হাদিস থেকে গ্রহণ করো, যে বিধান উম্মতের ইজমায় পাও সেই বিধান উম্মতের ইজমা থেকে গ্রহণ করো। আল্লাহর কোরআনে পাইলাম কোন মাসে রোজা রাখা ফরজ, রসুলের হাদিসে পাইলাম কতদিন রোজা রাখা ফরজ, উম্মতের ইজমায় পাইলাম আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা। আর যদি যারা কোরআন হাদিসের আলোকে উদ্ভাবন করবেন তারা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না দিয়ে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দেন, এক একজন মুস্তাহিদের এক একটা সিদ্ধান্তের নাম এক একটা মাযহাব, এক একজন মুস্তাহিদের এক একটা সিদ্ধান্তের নাম এক একটা মাযহাব। এই মাযহাবের উদাহরণগুলো বিষয়টা অবশ্যই কিছু কঠিন, কিন্তু আমি সাহিত্যগত চেষ্টা করছি যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি তারাও যেন বুঝতে পারেন কেমন বারে বলতে। কাজে আপনারা একটু যেসব কথা আলেমদেরকে পর্যন্ত যেমন তেমন আলেমদেরকে পর্যন্ত বোঝানো কঠিন হয়, এইসব কথা যারা আলেম নন তাদেরকে বোঝানো অবশ্যই কি পরিমাণ কঠিন তারা অনুমান করতে পারেন। কাজেই আপনারা বাসা বাসা মন দিয়ে হতে হবে না, গভীর মনোযোগে একটু শোনার বোঝার চেষ্টা করতে হবে। কেন এক্ষুনি যদি এই কাঠিন্যের ভয়ে বোঝার চেষ্টা করেন না ওই দিন বেশি দূরে নয়, সেদিন একদল স্বেচ্ছাবাদের আবির্ভাব হবে সমাজে, যারা বলবে কুরআন মানি হাদিস মানি মাযহাব মানি না। মাযহাব কেমনে সৃষ্টি হয় দেখুন, ইসলামের বিধান মতে একটা নারীকে তার স্বামী তালাক দিয়ে পরে অন্য স্বামী গ্রহণ করতে পারে কিনা, আপনাদের জানা মতে পারে? তাৎক্ষণিক ভাবে না কিছুদিন অপেক্ষা করার পর? প্রথম স্বামী তালাক দিলে দ্বিতীয় স্বামী গ্রহণ করার আগে কতদিন অপেক্ষা করবে আপনারা জবাব দিয়ে আমি বলছি, কতদিন অপেক্ষা করবে এর নির্দেশ দিয়ে আল্লাহ কোরআনে বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্ত নারীরা পরবর্তী স্বামী গ্রহণ করার আগে অপেক্ষা করবে তিন কুরু সময়, তিন কুরু সময়। এই কুরু যে কোরআনের ভাষা একটা শব্দ, এর অর্থ দুইটা, এক অর্থ হল মেয়েদের অপবিত্র থাকাকালীন সময় এটাকেও কুরআনের ভাষায় কুরু বলে, আরেক অর্থ হল মেয়েদের শরীর পবিত্র থাকাকালীন সময় এটাকেও কুরআনের ভাষায় কুরু বলে। তিন কুরু সময় অপেক্ষা করে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে, কারণ কুরু শব্দের কুরআনে ব্যবহৃত কুরু শব্দ অর্থ দুইটা, তিন অপবিত্রতার সময় তিন কুরু বলে, তিন পবিত্রতার সময়কেও তিন কুরু বলে। বলুন শব্দের অর্থ একটা না দুইটা? যখন আপনারা চিন্তা করিয়া করবেন ইমাম আবু হানিফা বলে অপবিত্র অপবিত্রতার সময়টা যদি গণ্য করা হয় তাহলে অপেক্ষাকৃত কম সময় অপেক্ষা করে সে ভিন্ন নারী ভিন্ন স্বামী গ্রহণ করার সুযোগ পায়। তাই আবু হানিফা সিদ্ধান্ত বের করলেন তিন অপবিত্র থাকাকালীন সময় অপেক্ষা করেই নারী দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। ইমাম শাফি বলেন তিন পবিত্রতা অতিক্রান্ত হওয়ার পর ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে, আর আহমদ বলেন তিন অপবিত্রতার সময় অতিক্রম করে ভিন্ন স্বামী গ্রহণ করবে, শাফি বলেন কত তিন পবিত্রতার সময় অতিক্রান্ত করিয়া ভিন্ন স্বামী গ্রহণ করবে, একমত বলল না দুই মত? আমার কথা বলে থাকলে এবার বলুন কোন মজাবটা কোরআন বিরোধী হইল? আল্লাহ যদি কুরআনে মযহাবের নির্দেশ দিলেন, রাসূল যদি হাদিসে মযহাব সমর্থন করলেন, রাসূল যদি হাদিসে সমস্ত মযহাবে সওয়াব আছে বলে ঘোষণা করলেন, তারপরে যারা বলে কুরআন মানি হাদিস মানি মযহাব মানি না এদের মতো দুঃখবাস জগতে আর কেউ হতে পারে না। কিছু লোক স্বেচ্ছাবাদ কিছু লোকের আবির্ভাব হচ্ছে সমাজের আনাচে কানাচে আজকাল, যারা বলে কোরআন মানি হাদিস মানি মজহাব মানি না, এদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকার জন্য জানা রাখতে হবে মজহাব না মানা পর্যন্ত কোরআন মানারও কোনো পথ নাই, মজহাব না মানা পর্যন্ত হাদিস মানারও কোনো পথ নাই। এবারে কয়েকটা উদাহরণ দিচ্ছি শুনুন, আমার দাবি হইল কোরআন মানতে হইলে আগে মজহাব মানতে হবে, কোরআন হাদিস মানতে হইলে আগে মজহাব মানতে হবে, যে মজহাব মানবে না তার পক্ষে কোরআন মানার কোনো পথ নাই, তার পক্ষে হাদিস মানার কোনো পথ নাই। এরপর একটা উদাহরণ দেখুন, মুসলমানের কোন নারী প্রথম স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হইল, যদি তিন পবিত্র থাকাকালীন সময় অতিক্রান্ত করার পরে দিয়া দেন তাহলে কোরআন মানলেন সাফি মজাব, আর যদি তিন ও পবিত্রতাকালীন সময় পার করে দিয়া দেন তবু কুরআন মানলেন হানাফি মাযহাব কত, যে বলবে হানাফি মাযহাব মানি না সাফি মাযহাব মানি না তার পক্ষে এই মশালায় কুরআন মানার কোন পথ নাই। কুরআন মানতে হবে হয়তো হানাফি মাযহাব মত আর না হয় সাফি মাযহাব, তিন মশাল। তারপরে আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সবাই জানেন এবং বিশ্বাস করেন মেরাজের রত্নে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বশরীরে সাত স্থানের উপরে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, কিন্তু কর্মচুকে আল্লাহকে দেখেছিলেন কিনা এই প্রশ্নের জবাব হাদিসে সুস্পষ্টভাবে নাই। সুস্পষ্টভাবে না থাকলে কি করতে হয়, মুস্তাহিদগণ ইজতিহাদ করে বের করতে হয়, মুস্তাহিদগণ গবেষণা করে বের করতে হয়, মন গড়া ভাবে না কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিস। তাই মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে তাৎক্ষণিকভাবে দেখেছিলেন কিনা এই বিষয়টা নিয়ে উম্মুল মুমিনীন নবীর দিকে আয়েশাও গবেষণা করেছেন, রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন তিনিও গবেষণা করেছেন, আয়েশা গবেষণা করে বলেন আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু কর্মচুকে দেখেননি, ইদা নবীর দিদি আয়েশার মাযহাব। ইবনে আব্বাস বলেন আল্লাহর সাথে যখন রাসূল কথা বলেছিলেন তখন কর্মচুকেই আল্লাহকে দেখেছিলেন, এটা ইবনে আব্বাসের মাযহাব। মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখেননি এটা কার মতাম, আয়েশার মতাম। মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখেছিলেন এটা কার মতাম। আপনি যদি মেরাজের হাদিস মানেন বলতে হবে আপনাকে মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখেছিলেন কিনা, যদি বলেন দেখেননি তাহলে আয়েশার মেরাজের হাদিস মানবেন, সুতরাং যে মজহাব মানবে না তার মেরাজের হাদিস মানার কোন বাদ নয়। আগে হাদিস মানা হয় না আগে মজহাব মানতে হয়। আরেকটা উদাহরণ, কোন হাদিসে আছে নামাজের নিয়ত করার পর দুই হাত নাবির নিচে বাড়ার কথা, কোন হাদিসে আছে দুই হাত সিনায় বাড়ার কথা, বরং নামাজে হাত পাতার হাদিস একরকম না ভিন্ন রকম। যারা বলেন মজাব মানি না হাদিস মানি, বাপের বেটা হলে তুই হাদিস মানো এবং দেখাও দুই হাত নাবির নিচে বাঁধলে সিনায় বাঁধার মতো আরো কোন হাত থাকে, দুই হাত সিনায় বাঁধলে নাবির নিচে বাঁধার মতো আরো কোন হাত থাকে, তুমি তো মজাব মানো না হাদিস মানো, বাপের বেটা হইলে হাদিস নিচে মানো আর দেখাও। ইমাম আবু হানিফা দুই হাত নাবির নিচে বাঁধবে পুরুষেরা, দুই হাত সিনায় বাঁধবে নারীরা। এবার হাদিস মানা হইল মজহাব না মানার কারণে, হাদিস মানা হইল মজহাব না মানার কারণে, মজহাব মানার কারণে। মজহাব মানার কথা আল্লাহ কুরআনে নির্দেশ দিয়েছেন, মজহাব মানার কথা রাসূল হাদিসে নির্দেশ দিয়েছেন। সুতরাং যারা বলে মজহাব মানি না এরা কুরআন মানে না হাদিস মানে না, আবার বলে হাদিস ও যে মানি সহি হাদিস মানি অন্য হাদিস মানি, কি হাদিস মানে বলে দাবি করে আর অন্য হাদিস মানে। যারা হাদিস কোরআন হাদিসের শিক্ষা যারা গ্রহণ করেনি তারা সহি বলতে কি বুঝে, হাদিস যারা শিখেনি হাদিস যারা পড়েনি হাদিস যারা জানে না এরা সহি হাদিস বলতে কি বুঝে, শুদ্ধ। তাহলে এর বিপরীতটা কি হবে, অশুদ্ধ। রসুলের সহি হাদিস অর্থ শুদ্ধ হাদিস, আর রসুলের সহি হাদিস কয় মানে ভুল হাদিস, তুমি নিজেই কি কুরআন দিন বুঝো সহি হাদিস বলে নিজেই কি কুরআন দিন বুঝো, এই সমাজের মুসলমানকে তুমি সহি হাদিস বলে কি কুরআন দিন বোঝাতে চাও। ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস অর্থ শুদ্ধ হাদিস নয়, ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস কথার আলাদা অর্থ। কথাটা আপনাদের বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি, পৃথিবীতে যত সহি হাদিসের কিতাব আছে এর মধ্যে সবচেয়ে বড় প্রসিদ্ধ সহি হাদিসের কিতাবের নাম সহি বুখারী হল, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম বুখারীর সংরক্ষণে 600 হাদিস ছিল, ইমাম বুখারীর সংরক্ষণে 300,000 হাদিস তার মুখস্থ ছিল, আরো 300,000 হাদিস তার কাছে লিপিবদ্ধ ছিল। সর্বমোট 600,000 হাদিস ইমাম বুখারীর সংগ্রহে ছিল। এর থেকে তার সহি বুখারী শরীফ নামের কিতাবে এক বিবরণ মতে 6,275 খানা হাদিস লিখেছেন। পরে আমরা ধরে নিয়ে নিলাম প্রায় 6,000। ইমাম বুখারী তার সহি বুখারী শরীফে 6,000 সহি হাদিস লেখার বাকি রইল আর কত, 600,000 হাদিস থেকে 6,000 হাদিস লিখেছেন সহি বুখারী। সহি বুখারী শরীফে ইমাম বুখারীর সংগৃহীত হাদিসগুলি থেকে আর কি পরিমাণ হাদিস লেখার বাকি রইল, 94,000 হাদিস লেখেননি। ওইগুলি ওইগুলির সব অধিকাংশই সহি ছিল। ওনার যাচাইয়ে ওনার বাছাইয়ে যেগুলি লেখেননি সেগুলির অধিকাংশই ওনার যাচাই বাছাইয়ে সহি ছিল না। তাহলে রসুলের যে হাদিসগুলি সহি ছিল না, তোমরা যারা যারা বলো রসুলের সহি হাদিস মানি আর কিছু মানি না, এই এত লক্ষ লক্ষ হাদিস যে রসুলের সহি ছিল না, এত লক্ষ কথা কি আল্লাহ রসুল ভুল বলেছিলেন? তাহলে সহি হাদিস বলতে তোমরা নিজেরাই কি কুরআন দিন বুঝো, আর এই সমাজের মুসলমানকে সহি হাদিস বলতে কি কুরআন দিন বোঝাতে চাও? সহি হাদিস কাকে বলে? এইটা বুঝার যোগ্যতা অর্জন করার জন্য এক টানা গড় বৎসর মাদ্রাসায় লেখাপড়া করতে হবে। এই সমস্ত লাল হাদিরা কোন মাদ্রাসায় লেখাপড়া করে না, দোকান থেকে ছোট বই কিনে নিয়ে বুখারী শরীফের রেফারেন্সে একটা দিকে হাদিস মুখস্থ করে আগে আর মসজিদে এসে জুড়ে চিৎকার দিয়ে আমিন বলে আর বলে সহি বুখারী হাদিসটা। নামাজে আমিন বলার হাদিস আছে, আমিন বলার হাদিস আছে, মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা পড়ে শেষ করবেন মুক্তাদিরা আমিন বলার সুন্নাত, মুক্তাদিরা আমিন বলা সুন্নাত। কোন কোন হাদিসে আমিন দূরে বলার কথাও আছে, কোন হাদিসে আমিন আসতে বলার কথাও আছে। তাহলে আমিন বলার হাদিস একরকম না দুই রকম? আসতে বললে কি দূরে বলা হয়, জুড়ে বললে কি আসতে বলা হয়? তোমরা তো মজাব মানো না, হাদিসে যা তো তা মানো, দূরে মেনে দেখাও মাথা পেটা হয়ে। আসতে বলার হাদিস আমল করলে তো জুড়ে বলার হাদিস আমল করা বাকি নিল, জুড়ে বলার হাদিস আমল করলে তো আসতে বলার হাদিস আমল করা বাকি নিল। হাদিস বল হাত মানোই না, মাথা পেটা হইলে হাদিস দিকে মানো আর দেখাও। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জুড়ে আমিন বলার হাদিসটা হল জায়েজ বুঝাবার জন্য, আর আসতে আমিন বলার হাদিসটা হল সোয়াব আছে বুঝাবার জন্য। জুড়ে আমিন বলার হাদিসটা কি বুঝাবার জন্য? জায়েজ। আসতে আমিন বলার হাদিসটা কি বুঝাবার জন্য? সোয়াব আছে। সুতরাং উভয় হাদিসে আমি কাজে লাগাইতে পারলাম মজহাব না মানার কারণে না মজহাব মানার কারণে। এখন যদি বলো ঠিক আছে জায়েজ তো আছে, আমরা এইটাই করি, সোয়াব আছে যেই পদ্ধতি সেই পদ্ধতিতে আমিন বলবো না, যে পদ্ধতিতে আমিন বলা জায়েজ আছে সেই পদ্ধতিতে আমিন বলবো, আমার আপত্তি নাই। হাদিসে বিবি তালাক দেওয়ার কথাও আছে, হাদিসে বিবি নিয়ে জীবন যাপন করার কথাও আছে। বলুন হাদিসে বিবি তালাক দেওয়ার কোনো কথা নাই, হাদিসে বিবি নিয়ে জীবন যাপন করার কথা নাই, তাই তালাক দিয়ে তো জীবন যাপন হয় না, জীবন যাপন করলে তো তালাক দেওয়া হয় না, তখন কোন হাদিস বানবা? তালাক দেওয়ার হাদিসটা হলো জায়েজ আছে বোঝাবার জন্য, আর জীবন যাপনের হাদিসটা হলো সোয়াব আছে বোঝাবার জন্য। আমিন বলার বেলায় যদি সোয়াব আছে খোদবাদ দিয়া, জায়েজ আছে ভদ্র, সুবির বেলায়ও সোয়াব আছে খোদবাদ দিয়া, জায়েজ আছে ভদ্র। বলুন হাদিসে তুমি তালাক দেওয়ার কথা আছিস কি নাই? দুনিয়া জীবন যখন করার কথা আছে কিনা নাই, তো উভয়টা হাতি যখন একবার কোথায় তালাকের হাদিসটা হলো যায় লোকের দেওয়ার জন্য, আর জীবন যাপনের হাদিসটা হলো সবাদের দেওয়ার জন্য। কোনটা গ্রহণ করলেন? এই জন্য মহাদ্দেশীর একরাম লিখেছেন লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার হলো ফার্মেসির বিদ্যমান ফার্মেসির ভান্ডারের ঔষধের মতো, আর ইমামগণের মজহাব হলো ডাক্তারদের প্রেসক্রিপশনের মতো। ফার্মেসিতে ওষুধের ভান্ডার আছে বলেই যে কোনো রুগী যে কোনো ঔষধ খাবে না, প্রেসক্রিপশনে ডাক্তার যেই ঔষধের নাম লেখে শুধু সেইটা খাবে। হাদিসে আমিন করে বলার কথা আছে বলেই আমিন করে বলবে, হাদিসে যদি তালাক দেওয়ার কথা আছে বলেই তালাক দিয়ে দিবে না। কোন সময় কে তালাক দেবে আর কোন সময় কে দেবে না, কোন সময় তুলে আমিন কে বলবে আর কোন সময় কে বলবে না, সেটা মজহাবের ইমামগণ বলে দেবেন। মজহাবের ইমামগণ হলেন প্রেসক্রিপশন দাতা ডাক্তারের মতো, আর হাদিসের ভান্ডারের হাদিস গুলি হইল ফার্মেসির ভান্ডারের ঔষধের ভান্ডারের। ফার্মেসিতে ঔষধের ভান্ডার আছে বলেই যে কোনো রুগী যে কোনো ঔষধ খাবে না, ডাক্তারের ব্যবস্থাপত্র লাগে। ঠিক তেমনিভাবে হাদিসে বিবি তালাক দেওয়ার কথা আছে বলেই সবাই বিবি তালাক দেবে না, মজহাবের ইমাম সিদ্ধান্ত করে দেবেন তার বিবি কখন তালাক দেবে কি না দেবে। হাদিসে থাকলেই আমল করে যায় না, মজহাব মতে হাদিস আমল করতে হয়। সুতরাং মজহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোন পথ না। এই সমস্ত মজহাবীরা হানাফি মজহাবের প্রতিষ্ঠিত মসজিদ, হানাফি মজহাবের বেতন মুহিমাম, হানাফি মজহাবের কমিটি, হানাফি মজহাবের পরিচালিত মসজিদ গিয়া মসজিদে গিয়া বাংলাদি করে ইমাম সুরায় ফাতিহা পড়ার পরে চিৎকার দিয়া আমিন করে। এদেরকে বলে দিবেন একটা জায়েজ আছে কাজ মসজিদে এসে করেছ, আর একটা জায়েজ আছে কাজ ঘরে গিয়া করো। আর যদি ঘরে গিয়া জায়েজ আছে কাজটা না করে সোয়াব আছে না করো, তাহলে মসজিদে আসলেও জায়েজ আছে তা না করে সোয়াব আছে না করো। এই সমস্ত লামাধাবীরা একটা একটা বর্তমান বাংলাদেশের প্রতি হাজারের 993, প্রতি লাখ মুসলমানের 99,999 জন হানাফি মজহাবের অনুযায়ী বাংলাদেশে এই ফেতনাটা শুরু করেছে। এদের আমলের গন্ডগোল আসল গন্ডগোল নয়, এদের আকিদার গন্ডগোল আসল। এদের আকিদার মূল দুই নম্বর মূল, আমলের মূল দুই নম্বর বল, আকিদার বল এক নম্বর বল। এদের আমল বাতিল, এদের আকিদা বাতিল, আমল বাতিল আকিদাও বাতিল। এই সমস্ত লামাধাবী বাতিল পন্থীরা যে সমস্ত বাতিল আমল করে থাকে এর মধ্যে একটা বাতিল আমল এরা তারা বিঘ্ন আমল আট টাকা করে দলিল দেয় হাতিল দিয়ে। কোন হাদিস দিয়ে তো লিখে আপনাদেরকে বলি, হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রাসূল বিতির সহ 11 রাকাত করতে, বলুন তো 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে পড়া রাকাত আপনারা এই তো 8 রাকাতে আল্লাহ বলল। কত তো যে হাদিসে এই 8 রাকাতের কথা আছে সেই হাদিসে পরিষ্কার উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাস করতেন, 12 মাস বলেন 8 রাকাত, যে 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাস করতেন আল্লাহ রাসূল বিধির সহ 23 টাকা করতে। এবার বলুন 23 টাকার থেকে বিধিরের 3 টাকা বাদ দিলে কত টাকা থাকে? এই হাদিসে উল্লেখ আছে এই 20 টাকার তোমার আল্লাহ রাসূল শুধু রমজানে ঘটতেন, শুধু রমজানে। 12 মাসের তোমার ছিল রসুলের 8 টাকা 8 টাকা, আর রমজানের তোমার ছিল 20 টাকা। সুতরাং তাহাজ্জুদের হাদিস আলাদা, তারাবির হাদিস আলাদা, বন্দরের দল তারাবির হাদিস লুকাইয়া রাখে, তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। এটা আকিদার গন্ডগোল না আমলের গন্ডগোল, এদের বাতিল আমল গুলির মধ্যে আর একটা বাতিল আমল হলো নারী পুরুষের নামাজে প্রবলেম আপনারা কি জানেন নারী পুরুষের নামাজে প্রবলেম নেই জুম্মার নামাজ পুরুষের উপর ফরজ নারীর উপর ফরজ নয় ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব নারীর জন্য ওয়াজিব নয় পাঁচ বেলার নামাজ তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নাত নারীর জন্য সুন্নাত নয় এখানে এলো প্রতিদের কাছে মসজিদে গিয়ে আমার নবীর সাথে জমাতে শরীফ হওয়ার অনুমতি চাইছিল কেন কারণ মসজিদের নবীর জমাতে শরীফ হইলে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাতে সমান আল্লাহ রসুল ওই মেয়ে লোকটা নিষেধ করলেন তোমার জন্য মসজিদে জমাতে শরীফ হওয়ার অনুমতি নাই এই সত্যই তুমি একা একা ঘরে পড়লে আরো পরিষ্কার হাদিস আল্লাহ রসুল বলেন খাইরু মাসাজিদিন নিসাই কারো বিউটিহীন না নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোন এত পরিষ্কার হাদিস থাকা সত্ত্বেও লামিরা বলে পুরুষটা যেভাবে পাঁচ বেলার নমাজ বস্তি দিয়ে জমাতের সাথে পড়বে নারীরাও পাঁচ বেলার নমাজ বস্তি দিয়ে জমাতের সাথে পড়তে হবে বলুন লামিদের এই মতবাদ রসুলের হাদিসের পক্ষে না বিপক্ষে হাদিস সামান্য কথা এই লামিরা বলে এই নাম আমাদের মুখপত্র বর্তমান দুনিয়াতে দুইটা লোক বেশি দায়িত্ব পালন করতেছে একটা লোকের নাম মুজিবুর রহমান আর একটা লোকের নাম ডাক্তার জাকির নায়েক ডাক্তার জাকির নায়েক বলে বর্তমান দুনিয়ার দুই মুখপত্রের এক মুখপত্র ডাক্তার জাকির নায়েক সে বলে কোরআন সইতে উজু দরকার হয় আল্লাহ কোরআনে বলেন পবিত্র না হওয়া পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না বলেন জাকির নায়েকের মত আমার ভাবিদের মতবাদ কোরআন সম্মত মতবাদ না কোরআন বিরোধী মতবাদ কোরআন বিরোধী মতবাদ মতি রোহান কি বলে মতি রোহান কি বলে জানে মতি রোহান বলে আল্লাহ আসমানের নিচে কোথাও বলে আল্লাহ আসমানের নিচে কোথাও আর আল্লাহ বলেন বহুয়া মাহুম আইন্দা কুন্তুম তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে আল্লাহ বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম তোমাদের কোন তিন ব্যক্তি যদি চুপি সরে কথা বলে আল্লাহ চতুর্থ জন হিসাবে সেখানে দেখেন কোন পাঁচ ব্যক্তি যদি খানে খানে কথা বলে আল্লাহ ষষ্ঠ জন হিসাবে সেখানে দেখেন তিনজনের পাঁচজন উদাহরণ স্বরূপ বলা হলো তিনজনের কম লোকে কেনাকানি করলে আল্লাহ সেখানেও দেখেন ছয় জনের বেশি লোক সলাবর পরামর্শ করলে আল্লাহ সেখানেও দেখেন আর পরিষ্কার ভাষায় আল্লাহ বলে ওমা কুন্না গাইবিন আমি কোথাও অনুপস্থিত নোথাও উপস্থিত কোথায় আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কোরআনে আল্লাহ সর্বত্র বিরাজমান লামিরা বলে আসমানের নিচে যায় আল্লাহ রসুল বলেন ইন্না কুল্লা তাদউনা আফাম্মা ওয়ালা গায়বা তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো সেই আল্লাহ বদির নন সেই আল্লাহ অনুপস্থিত নন আল্লাহ বদির নন আল্লাহ অনুপস্থিত নন আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ আরশেও আছেন আসমানেও আছেন জমিনেও আছেন ফাতালেও আছেন সর্বত্র আছেন পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ সত্যানে আছেন পরিষ্কার ভাষায় রসুল হাদিসে বলেছেন আল্লাহ সত্যানে আছেন লামদ হাবিরা বলে আল্লাহ আসমানের নিচে নাই সুতরাং লামদ হাবিদের মতবাদ কোরআন হাদিস সম্মত মতবাদ কোরআন হাদিস বিরোধী মতবাদ এদের শুধু আমল বাতিল না আকীদা বাতিল শুধু আমল বাতিল নয় আকীদা লামা জামিরা বলে তোমার খুতবা মাতৃভাষায় দিতে হবে আর আল্লাহ কি বলেন দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। হে ঈমানদারগণ, জুমার দিনে যখন আযান দেওয়া হয় নামাজের জন্য তখন তোমরা তাড়াহুড়া করে আল্লাহর জিকিরের দিকে চলে আসো, সংসারের কাজকর্ম বর্জন করো। তাড়াহুড়া করে কিসের দিকে চলে আসার কথা আল্লাহ বলেছেন? আল্লাহর জিকির। তফসীরের কিতাবে লেখা আছে এখানে আল্লাহর জিকির বলতে কি বুঝাইলেন, এখানে আল্লাহর জিকির বলতে দুইটা জিনিস বুঝাইলেন, একটা হলো জুম্মার নামাজ আর একটা হলো জুম্মার খুতবা। বলুন, জুম্মার দিনে আজান করলে যে আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহর জিকিরের দিকে তাড়াহুড়া করে চলে আসো, এখানে আল্লাহর জিকির বলতে আল্লাহ কথা জিনিস বুঝাইলেন? একটা জুম্মার নামাজ তো আল্লাহ জিকির বলেছেন, আর একটা জুম্মার খুতবাকেও আল্লাহ কি বলেছেন? আল্লাহর জিকির বলেছেন। সুতরাং নামাজের যেই বিধান, খুতবার সেই বিধান। নামাজ যেমন কারোরই ভাষা ছাড়া, কারো মাতৃভাষায় পড়লে নামাজ হবে না, ঠিক তেমনি ভাবে জুম্মার খুতবা কারোরই ভাষায় ছাড়া, কারো মাতৃভাষায় খুতবা দিলে খুতবা হবে না। এ সমস্ত আয়াত এবং হাদিসের জবাব দিতে না পেরে শেষ পর্যন্ত নাম ধাবিরা বলে, আল্লাহ যদি সবখানে থাকেন তাহলে তো টয়লেটেও থাকবেন। আমি জিজ্ঞেস করি, টয়লেটে থাকলে কি হবে? আল্লাহ তো না ভাগ হয়ে যাবে। টয়লেটে আল্লাহ থাকলে না ভাগ হবে না, ভাগ থাকবে, সেই জবাব আমি পরে দেব। আগে জিজ্ঞেস করি, লাম ধাবিরা কোনদিন টয়লেটে যায় কিনা? তোমাদের যুক্তি মতো তোমরা না টয়লেটে থাকলে যদি না ভাগ হয়ে যায়, তোমরা তো কয়েক মিনিট টয়লেটে থাকো, তোমরা না পা। আর যদি বলো টয়লেটে আমরা কিছুক্ষণ থাকলেও মলের ভিতরে থাকি না বাইরে থাকি, বলতে পারে টয়লেটের ভিতরে যে মল থাকে আমি মলের ভিতরে ঢুকি না, এই জন্য আমি না ভাগ করি না। আমি জিজ্ঞেস করি, তোমার দৃষ্টি মলের মধ্যে পড়ে কিনা? তাহলে তোমার দৃষ্টি না ভাগ। আর যদি বলো আমার দৃষ্টি কোনো পদার্থ নয়, মলের মধ্যে পড়লেও দৃষ্টি না ভাগ হয় না, তাহলে তোর দৃষ্টি পদার্থ না, আল্লাহ তুই পদার্থ বুঝলে জন্য আল্লাহ টয়লেটের ভিতরে থাকলে আল্লাহ না ভাগ হয়ে যাবে? কোন শয়তানি চুক্তি, কোন কুচুক্তির দ্বারা বুঝলি তুই? চন্দনী যদি মলের উপর পড়ে চন্দনী না ভাগ হয়ে যায়, রৌদ্র যদি মলের উপর ঘরে রৌদ্র না ভাগ হয়ে যায়, পাখির আলো যদি মলের উপর ঘরে পাখির আলো না ভাগ হয়ে যায়, আপনাদের দৃষ্টি যদি মলের উপর ঘরে দৃষ্টি না ভাগ হয়ে যায়, তাহলে মলের মধ্যে চন্দনি পড়লে যদি না ভাগ না হয়, সূর্যের আলো পড়লে যদি না ভাগ না হয়, পাখির আলো পড়লে যদি না ভাগ না হয়, চোখের দৃষ্টি পড়লে যদি না ভাগ না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি তুমি চন্দনির ছেয়ে আর বেশি পবিত্র বিশ্বাস করতে পারলে না কেন? আল্লাহ আল্লাহকে তুমি রুদের ছেয়ে বেশি পবিত্র বিশ্বাস করতে পারলে না কেন? আল্লাহকে তুমি বাতির আলোর ছেয়ে বেশি পবিত্র বিশ্বাস করতে পারলে না কেন? আল্লাহকে তুমি তোমার চোখের দৃষ্টির ছেয়ে বেশি পবিত্র বিশ্বাস করতে পারলে না কেন? তোমার ইমানে তো নষ্ট কেন? বুঝে দেখে বলুন না, আমল হাজিদের শুধু আমল বাতিল না কি দাও? এবার বলুন, কোরআনে আল্লাহ শুধু আল্লাহ বলে দিয়েছেন, ইসলামের যাবতীয় বিধিবিধান কোরআনেই আছে না তার ঠিকানা? প্রথম ঠিকানার নাম আল্লাহ কোরআন। ইসলামের কিছু বিধান কোরআনে আছে, আল্লাহ বলে রাসূলুল্লাহ, সেই বিধান দিয়ে আল্লাহর কোরআন থেকে গ্রহণ করো। কিছু বিধান রাসূলের হাদিসে আছে, সেই মর্মে আল্লাহ বলে ওয়াকিউর রাসূল, সেই বিধানগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। কিছু বিধান উম্মতের ইজমায় আছে, সেই ব্যাপারে আল্লাহ বলেন কওলিল আমরি মিনকুম, ইসলামের যে বিধান উম্মতের ইজমায় আছে সেগুলি উম্মতের ইজমা থেকে গ্রহণ করো। এরপরে বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন, ইসলামের কিছু বিধান মুস্তাহিদদের ভিন্ন ভিন্ন মজহাবে আছে, সেই বিধানগুলি মজহাব থেকে গ্রহণ করো। মজহাব মানার কথা কোরআন হাদিসে আছে। এবার শুনেন, কোন দেশের মুসলমান কোন মজহাব পালন করে, এটাও হাদিস, এটাও হাদিস। বাংলাদেশের মুসলমান হানাফি মজহাব পালন করতে হবে, এটাও হাদিস আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান দেশের মুফতি বানাইয়া পাঠাইছেন। পাঠাবার সময় বলেছিলেন, মুআজ, ইয়ামানবাসীদের জীবনের সব সমস্যার সমাধান তুমি কোথা থেকে দিবা? মুআজ বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন, যে সমস্যার সমাধান কোরআনে না পাও সেই সমস্যার সমাধান কোথা থেকে দেবে? মুআজ বলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন যে সমস্যার সমাধান রাসূলের হাদিসে না পাও সেই বিধান করতে দেবে? উমর বলেন আমি কোরআন হাদিসের আলোকে ইস্তিহাদ করে বের করে মুয়াজ কথাটা বললেন রাসূল শুধু সমর্থন করলেন নয় রাসূল সন্তুষ্টি প্রকাশ করলেন। এবার বলুন মুয়াজ ইয়ামানবাসীদের জন্য কার মাধাব পালনের ব্যবস্থা করে দিলেন? মুয়াজের মুয়াজের মাধাব মক্কাবাসীদের জন্য ব্যবস্থা করে দিলেন, মদিনাবাসীদের জন্য মুয়াজের মাধাব পালনের ব্যবস্থা করে দিলেন, এই ইয়ামানবাসীর জন্য। এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল পরিষ্কার করে দিলেন যেই দেশে যে মুস্তাহিদের মাধাব চালু আছে সেই দেশের মুসলমান ওই মুস্তাহিদের মাধাব পালন করে। যেমন দেখে আল্লাহ আল্লাহ রাসূল মুয়াজের মাধাব চালু করেছেন, যেমনবাসীকে মুয়াজের মাধাব পালনের ব্যবস্থা করেছেন, এর মাধ্যমে রাসূল পরিষ্কার করে দিলেন কোন দেশের মুসলমান কার মাধাব মতো ইসলাম পালন করবে, যে দেশের যে দেশ কার মাধাব চালু আছে। এবার বলুন বাংলাদেশে কার মাধাব চালু আছে? সুতরাং রাসূলের পরিষ্কার হয়ে ফেলা তোমরা হানাফি মাধাব পালন। এই সমস্ত গোলাম ও দাবিদের মুখপাত্রদের মধ্যে আরেকজনের নাম ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েকের একটা পুহুরি বক্তব্য আপনাদেরকে শুনিয়ে আজকের মতো করা শেষ করব। ডাক্তার জাকির নায়েক বলে এক বক্তৃতায়, বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয়, আরেকদল মুসলমান নিজেদেরকে সাফেরি বলে পরিচয় দেয়, আরেকদল মুসলমান নিজেদেরকে মালিকি বলে পরিচয় দেয়, আরেকদল মুসলমান নিজেদেরকে হাম্বলি বলে পরিচয় দেয়। আমি জিজ্ঞেস করি জাকির নায়েক বলে আমি জিজ্ঞেস করি মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না হাম্বলি ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? তিনি তো একজন মুসলমান ছাড়া কিছুই ছিলেন না। কাজেই মুহাম্মদ আমাদের নবী যা ছিলেন তুমি খোঁজ তো উম্মতকে তাই হতে হবে। এটা কার বক্তৃতা? আবার শোনাই জাকির নায়েকের বক্তৃতা না থাকে, এটা একটা পুকুরি বক্তৃতা, পুকুরি বক্তৃতা, পুকুরি বক্তৃতা। জাকির নায়েকের বক্তৃতা হল সাফি বলে পরিচয় দেয়, একদল নিজেদেরকে মালিকি বলে পরিচয় দেয়, একদল নিজেদেরকে হাম্বলি বলে পরিচয় দেয়। আমাদের নবী হানাফি ছিলেন না দাবি ছিলেন? আমাদের নবী তো হানাফিও ছিলেন না দাবিও ছিলেন না, তিনি শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না। সুতরাং আমাদের নবী যেমন ভাবে একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না, তাতে এই নবী পুরো মতো একজন মুসলমান ছাড়া হানাফি নবী কিছুই হতে পারে না। এটা হল জাকির নায়েকের বক্তৃতা। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি মোহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না সাফি ছিলেন? মোহাম্মদ রাসূলুল্লাহ হানাফিও ছিলেন না সাফিও ছিলেন না? হানাফি সাফি নির্বিশেষে ইসলামের সমস্ত মাযহাবের অনুমোদনদাতা ছিল। আচ্ছা আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী, কি বলবেন? শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী? উভয় মন্ত্রীর অনুমোদনদাতা। যেমন ভাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীও না পররাষ্ট্রমন্ত্রীও না, শিক্ষামন্ত্রীও না স্বাস্থ্যমন্ত্রীও না, সমাজ কল্যাণ মন্ত্রীও না ক্রীড়ামন্ত্রীও না, সকল মন্ত্রীর অনুমোদনদাতা। ঠিক তেমনি ভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ হানাফিও না সাফিও না, মালিকিও না হাম্বলিও না, সমস্ত মাযহাবের অনুমোদনদাতা। এবার শোনেন অনুমোদনটা কি বলবি? সহি বহারদের হাদিসে উল্লেখ আছে মুস্তাহিদ ইস্তেহাদ করে সমাধান বের করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন সমাধান হয় তাহলে এক একটা সমাধান কি এক একটা মাযহাব বলে? আল্লাহর রাসূল বলেন পুরো সমাধান পালনে গুণা নাই, সব সমাধান পালনে গুণ। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ কি ছিলেন? হানাফি ছিলেন না সাফি ছিলেন? না সকল মাযহাবের অনুমোদনদাতা ছিলেন? মোহাম্মদ রাসূলুল্লাহ হানাফি হবেন কেন সাফি হবেন কেন? মোহাম্মদ রাসূলুল্লাহ যেমন ভাবে হানাফি সাফি ছিলেন না, কোনো কোনো দল মুক্ত ছিলেন না, তেমনি ভাবে তার উন্মতের কোনো দল মুক্ত হতে পারবে না। এই এই রকম একটা বিভ্রান্তিক বক্তৃতা হল জাকির নায়েকের। আমি জিজ্ঞেস করি তাহলে আমি জাকির নায়েক এবং তার দলবল সমস্ত আমাদের নিজেদের জিজ্ঞেস করি মোহাম্মদ রাসূলুল্লাহ সাহাবি ছিলেন না তাবি ছিলেন? আপনারা কেউ বলতে পারেন তিনি তিনি সাহাবি ছিলেন না তাবি ছিলেন? নবী ছিলেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাহাবিও ছিলেন না, তাবিও ছিলেন না, সাবে তাবিও ছিলেন না, সাহাবিদের অনুমোদনদাত ছিলেন, তাবিঈদের অনুমোদনদাত ছিলেন, সাবে তাবিঈদের অনুমোদনদাত ছিলেন। আল্লাহর রাসূল বলেন, খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান, এরা সাহাবায়ে কেরাম, তারপরে দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান, তাদের পরের যুগের মুসলমান এরা তাবেঈন, তারপরে মুসলমান শ্রেষ্ঠ মুসলমান এরা তাবে তাবেঈন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা ছিলেন না, সাহাবাদের অনুমোদনদাত ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তাবেঈ ছিলেন না, তাবেঈদের অনুমোদনদাত ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তাবে তাবেঈ ছিলেন না, তাবে তাবেঈদের অনুমোদনদাত ছিলেন। যেহেতু এই জন্য আমাদের প্রত্যেকের খাতাবন্ধহীন হতে হবে। এই দাবি করলে ইমান পাবে না, পাগল হয়ে যাবে। মোহাম্মদ রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিন ছিলেন, যদি দাবি করে আমি রহমতুল্লিল আলামিন, কাফের কাফের কাফের। সুতরাং জাকির নায়েকের বক্তৃতা মজহবিরোধী বক্তৃতা নয়, কুফরী বক্তৃতা। এত দূরে গেল যেন আপনাদের মহল্লার মসজিদে যখন আমাদের জমা করে জমাত পরিচালনা করেন, তিনি তারে কি করেন, আদান যিনি দেন, যারা শরীফ হয় নামাজে একটা নামাজের জমাতের সব মুসল্লিদের একই পরিচয়, একজনের পরিচয় ইমাম, একজনের পরিচয় মুয়াজ্জিন, অন্যদের পরিচয় মুক্তাদি। একটা মসজিদের একটা নামাজের জমাতের সমস্ত নামাজিদের যদি এক পরিচয় হতে পারে না, মোহাম্মদ রাসূলুল্লাহর সমস্ত উম্মতের এক পরিচয় হতে পারে? এক পরিচয় হতে হবে, কোন ভুল ছাড়া এমন বেমানি বক্তব্য কোন মুসলমান দিতে পারে না। এবার আমি আমার মূল কথা থেকে ফিরে যাই। সূরা মায়েদার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বললেন, আজকে তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, এই বিধানগুলি পাওয়া যায় কিনা বলুন, এটা কোনের কথা বুঝে তার ঠিকানায় পাওয়া। আল্লাহর কোরআনে পাওয়া যায় ইসলামের কিছু বিধান, রাসূলের হাদিসে পাওয়া যায় ইসলামের কিছু বিধান, উম্মতের ইজমায় পাওয়া যায় ইসলামের আর কিছু বিধান, ইমামগণের মজহাবে পাওয়া যায় ইসলামের আর কিছু বিধান। এই তার ঠিকানা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে চিহ্নিত করে দিয়েছেন? সূরা ইনসান 59 নম্বর আয়াতে আল্লাহ এই তার ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। আকিউল্লাহ বলে আল্লাহ আল্লাহর কোরআনকে ইসলামী বিধানের প্রথম ঠিকানা সাব্যস্ত করেছেন। আকিউর রাসূল বলে রাসূলের হাদিসকে ইসলামী বিধানের দ্বিতীয় ঠিকানা সাব্যস্ত করেছেন। উলিল আমরি মিনকুম বলে উম্মতের ইজমাকে ইসলামী বিধিবিধানের তৃতীয় ঠিকানা সাব্যস্ত করেছেন। ফাইন তানাদাতুম বলে মুস্তাহিদ ইমামগণের মজহাবকে ইসলামের বিধিবিধানের চতুর্থ ঠিকানা সাব্যস্ত করে দিয়েছেন। সুতরাং কোরআন হাদিস ইজমা মজহাব এইগুলি ইসলামী বিধানের ঠিকানা, কোরআনের নির্দেশ কত। সুতরাং যারা বলে কোরআন মানি হাদিস মানি মজাব মানে না, এরা কোরআন মানে না হাদিস মানে না, এদের ব্যাপারে সমস্ত মুসলমানের সতর্ক থাকা দরকার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান চিনার, ইসলামের বিধিবিধান জানার, ইসলামের বিধিবিধান এর অনুসারী হওয়ার সামর্থ্য দান করুন সবাই বলুন। আমিন। সব কথা বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা ওয়া কামা তুহিব্বু ওয়া তারদা। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله فاذكر بنا এর মুবারক সম্মেলনকে কবুলার মঞ্জুর করুন। আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করা হলো আমাদেরকে বুঝার এবং পালন করার তৌফিক দান করুন। আল্লাহর সম্মেলনের ছিল আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান জিন্দেগানকে নাজাত দান করুন। আল্লাহ আমার কাছে যারা যত দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুলার মঞ্জুর করুন, যারা যত রকমের আশা বর্ষা নিয়ে হাত রইলাম প্রত্যেকের নেক বর্ষণাকে কবুলার মঞ্জুর করুন। আল্লাহ আমাদের দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দিন, অশান্তি বিশৃঙ্খলা আমাদের দেশ থেকে দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, ইয়া আল্লাহ দেশের স্বাধীনতা হেফাজত করুন, দেশের সার্বভৌমত্ব হেফাজত করুন, দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন, দেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করুন, ইয়া আল্লাহ মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজত করুন। আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদার সালাম রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তরে গিয়ে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আত-তাওয়াবুর রহিম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম, ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন।